পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, ডক্টর মিজানুর রহমান। চ্যাপ্টার 11, পৃষ্ঠা 125, আশ্রয়, অ্যাসাইলাম, ASYLUM। আন্তর্জাতিক আইনে আশ্রয় একটি অধিকার। মানবাধিকার আইন বিকাশের মাধ্যম বা উপায় হিসেবে আশ্রয় পাওয়ার অধিকারটি সার্বজনীনভাবে স্বীকৃতি লাভ করেছে। এক্ষেত্রে রাষ্ট্রের আশ্রয় প্রদানের অধিকার আইনগতভাবে স্বীকৃত হলেও ব্যক্তির আশ্রয় পাওয়ার অধিকার যেভাবে সেভাবে স্বীকৃত নয়। যদিও মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের 14ক অনুচ্ছেদে এই অধিকারটি স্বীকার করা হয়েছে, এই ঘোষণাপত্রে বর্ণিত হয়েছে যে নিজ রাষ্ট্রে রাজনৈতিক বা আদর্শগত কারণে নিপীড়ন বা গ্রেফতার এড়ানোর জন্য প্রত্যেক ব্যক্তির অন্য রাষ্ট্রে আশ্রয় প্রার্থনা ও ভোগ করার অধিকার রয়েছে। উল্লেখ্য, এই ঘোষণাটি কোনো অবশ্য পালনীয় চুক্তি নয়, তবে ঘোষণাটি মানবাধিকার আইন বিকাশের নির্দেশক। রাজনৈতিক আদর্শগত বা ধর্মীয় কর্মকাণ্ডের জন্য কোনো ব্যক্তি যদি তার নিজ রাষ্ট্র থেকে বিতাড়িত হয় অথবা যদি তাকে পশ্চাৎ ধাবন করা হয়, তাহলে ওই ব্যক্তি অন্য রাষ্ট্রে প্রবেশ ও বসবাসের জন্য যে অনুমতি প্রার্থনা করে তাই আশ্রয় লাভের অধিকার। প্যারা, আন্তর্জাতিক আইনে আশ্রয়ের অধিকারের কথাটি দুটি অর্থে ব্যবহৃত হয়। ক, প্রত্যেক রাষ্ট্রের অধিকার রয়েছে অন্য রাষ্ট্রের কোনো নাগরিককে আশ্রয় প্রদান করার, তবে এই আশ্রয় ক্ষণিক বা কিছু সময়ের চেয়ে বেশি হতে হবে। খ, যে রাষ্ট্র আশ্রয় দিয়েছে ব্যক্তি নিরাপত্তার ভার সেই আশ্রয় দানকারী রাষ্ট্রের উপর বর্তায়। প্যারা, অতএব আশ্রয় হচ্ছে কোনো রাষ্ট্র কর্তৃক কোনো অপরাধীকে আশ্রয় দান সহ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা, অর্থাৎ আশ্রয় প্রাপ্ত ব্যক্তিকে শুধুমাত্র থাকার অনুমতি দেয়া যথেষ্ট হবে না, পাশাপাশি আশ্রয়প্রাপ্ত ব্যক্তির আবাসন ও ভরণ পোষণে সহায়তা প্রদানেরও বিধান করতে হবে, এটা সেই রাষ্ট্রের দায়িত্ব। প্যারা, কোনো ব্যক্তি অপর রাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করলেই তাকে আশ্রয় দেয়া হবে কি না তা হবে কি না তা কি সে রাষ্ট্রের ইচ্ছার ওপর নির্ভরশীল নাকি ওই ব্যক্তির অধিকার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যদিও আন্তর্জাতিক আইনে কোনো বিধিবদ্ধ আইন নেই, তবুও রাজনৈতিক আদর্শগত বা ধর্মীয় কারণে তাড়িত বিতাড়িত এবং হুমকির সম্মুখীন কোনো ব্যক্তিকে অন্য রাষ্ট্র আশ্রয় প্রদান করা প্রথাগত আন্তর্জাতিক আইনে স্বীকৃত। আশ্রয়দাতা রাষ্ট্র নিজ ভূখণ্ডে সন্দেহাতীতভাবে এ ধরনের আশ্রয় প্রদান করতে পারে। ব্যক্তিকে আশ্রয়দান করা রাষ্ট্রের বিবেচনার উপর নির্ভর করে, কিন্তু যখন এই ব্যক্তির আশ্রয়ের মঞ্জুর করা হয় তখনই তার নিরাপত্তা নিশ্চিত এবং রক্ষার জন্য রাষ্ট্রকে সচেতন হতে হয়। প্যারা, মন্টিভিডিও ট্রিটি 1933-তে আশ্রয়দান সম্পর্কে কিছু বলা হলেও তা আর বিস্তৃতভাবে সর্বজনীন মানবাধিকার ঘোষণাতে সম্পৃক্ত করা হয়নি। বর্তমানে এই অধিকার সম্পর্কে অনেক আইনে উল্লেখ আছে, যেমন সার্বজনীন মানবাধিকার ঘোষণা 1948 অনুচ্ছেদে এই ঘোষণাপত্রের 14ক অনুচ্ছেদে বর্ণিত আছে যে নির্যাতন এড়ানোর জন্য প্রত্যেকের অপর দেশ সমূহে আশ্রয় প্রার্থনা ভোগ করার অধিকার আছে। 2, 1967 সালে নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র ঘোষণায় বলা হয় যে যে ব্যক্তিকে একটি রাষ্ট্র আশ্রয় দিয়েছে অন্য সকল রাষ্ট্র ওই আশ্রয়ের মর্যাদা দিতে প্রস্তুত থাকবে। এছাড়াও বলা হয় যে কোনো ব্যক্তি যদি আবশ্যিক কারণে আশ্রয় চায় তাহলে তাকে সীমান্তে বাধা দেওয়া যাবে না, এবং যদি সে সীমান্ত অতিক্রম করে রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে তাহলে ওই রাষ্ট্র সেই মুহূর্তে তাকে বহিষ্কার করবে না বা প্রত্যাবর্তন করবে না। প্যারা, বহিঃসমর্পণ চুক্তি দ্বারা রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত অধিকার নিয়ন্ত্রণ করা যেতে পারে। 3, 1967 সালের আশ্রয় সম্পর্কিত ঘোষণা দুইটি সার্বজনীন অধিকারকে সর্বাধিক স্থান দেয়, যথা ক, নির্যাতন যন্ত্রণা ক্লেশ রাজনৈতিক উত্তেজনা থেকে মুক্তি বা রেহাই পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি অন্য যে কোনো দেশে আশ্রয় খুঁজতে পারে। খ, এই অধিকার সাধারণভাবে রাষ্ট্রীয় অরাজনৈতিক কর্মে অভিযুক্ত কোনো ব্যক্তি বা জাতিসংঘ নীতি বিরুদ্ধে কোনো কাজে অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। স্বাক্ষর। 1951 সালে শরণার্থীদের মর্যাদা সম্পর্কিত কনভেনশনে শরণার্থীদের সংজ্ঞা বলা হয়েছে, শরণার্থী হচ্ছে এমন কোন ব্যক্তি যে বর্ণ, ধর্ম, জাতীয়তা, বিশেষ কোনো গোষ্ঠীর সদস্যতা বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়িত হওয়ার ভয়ে নিজ রাষ্ট্রের বাইরে অবস্থান করছেন এবং নিজ রাষ্ট্রের সহায়তা গ্রহণ করতে পারছেন না, বা নিপীড়নের ভয়ে নিজ রাষ্ট্রের নিরাপত্তা গ্রহণে ইচ্ছুক নন, অথবা যে জাতীয়তা বিহীন ব্যক্তি তার পূর্বের আবাস রাষ্ট্রে ফিরে যেতে পারছেন না, বা একই ভীতির কারণে তার পূর্বের আবাস রাষ্ট্রে ফিরে যেতে ইচ্ছুক নন। ব্র্যাকেট অনুচ্ছেদ 1/A (2) বা যা 1967 সালের প্রোটোকলের 1/2 অনুচ্ছেদ দ্বারা সংশোধিত ব্যাকলজ। এই কনভেনশনের তৃতীয় ধারায় বলা হয়েছে, কোনো পক্ষ রাষ্ট্র কোনো শরণার্থীকে এমনভাবে বহিষ্কার বা অন্য রাষ্ট্রের সীমানায় ফেরত পাঠাবে না যেখানে বর্ণ, ধর্ম, জাতীয়তা, কোনো নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যতা বা রাজনৈতিক মতাদর্শের কারণে তার জীবন বা স্বাধীনতা হুমকির সম্মুখীন হতে পারে। 1985 সালের বিদেশে অবস্থানকারী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত ঘোষণায় অনুচ্ছেদ 2/2 বলা হয়েছে, একজন বিদেশি বর্তমানে অবস্থানকারী রাষ্ট্রের সাধারণ আইনগত ডোমেস্টিক অধিকার এবং আন্তর্জাতিক আইনে উল্লিখিত অন্যান্য অধিকার যা কোনো জাতীয় রাষ্ট্র বিদেশিদেরকে প্রদান করতে বাধ্য, সেই সব ধরনের অধিকার ভোগ করবে। প্যারা উপরোক্ত ধরনের আন্তর্জাতিক কনভেনশন রেজুলেশন গুলোতে বলা হয়েছে যে যদি একবার কোনো ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় তবে উহা আর বাতিল করা বা তুলে নেওয়া যাবে না, তাই এটা হার্ড ইন্টারন্যাশনাল ল এবং বাধ্যতামূলক। প্যারা আশ্রয় দু ধরনের হতে পারে, যথা 1 ভূখণ্ডগত আশ্রয় টেরিটোরিয়াল অ্যাসাইলাম, 2 অতিযান্ত্রিক অতিরাষ্ট্রিক আশ্রয় ডিপ্লোম্যাটিক আর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলাম। 1 ভূখণ্ডগত আশ্রয় টেরিটোরিয়াল অ্যাসাইলাম একটি রাষ্ট্র তার নিজস্ব ভূখণ্ডের অভ্যন্তরে এ ধরনের আশ্রয় অনুমোদন করে। ভূখণ্ডগত আশ্রয়ের নীতিটি আধুনিক রাষ্ট্র আন্তর্জাতিক আইন দ্বারা সৃষ্টি হয়নি, বরং প্রাচীন আইন দ্বারাই সৃষ্টি হয়েছে। বিদেশি নাগরিককে যদি নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য অন্য রাষ্ট্রে প্রবেশের ও বসবাসের অনুমতি দেওয়া হয় তবে সেটাকে ভূখণ্ডগত আশ্রয় বলে। কোনো ব্যক্তিকে ভূখণ্ডগত আশ্রয় প্রদানের অধিকার একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ, যা সংশ্লিষ্ট রাষ্ট্র সর্বিবেচনা প্রয়োগ করে। প্যারা 1967 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত ভূখণ্ডগত আশ্রয় সংক্রান্ত ঘোষণায় রাষ্ট্রসমূহের কিছু করণীয় বিষয়ের উল্লেখ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে যে নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থীকে রাষ্ট্রীয় সীমানা চেক পয়েন্টে প্রত্যাখ্যান করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি যদি ভূখণ্ডে প্রবেশ করেই থাকে তাহলে তাকে ফেরত পাঠানো বা বহিষ্কার করা উচিত নয়। প্যারা যদি জাতীয় নিরাপত্তা জনিত কোনো কারণ থাকে বা মাত্র অতিরিক্ত সংখ্যায় আশ্রয় প্রার্থীদের আগমন ঘটে যা রাষ্ট্রীয় জনগণের জন্য হুমকি সৃষ্টি করতে পারে তাহলে আশ্রয় নাও দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের উচিত অন্য কোনো উপায়ে যেমন সাময়িক আশ্রয় প্রদান কিংবা অন্য কোনো রাষ্ট্রে যেতে বা আশ্রয় লাভ করতে সহায়তা করা। অনুচ্ছেদ 3 যদি কোনো রাষ্ট্রের পক্ষে ব্যাপক আকারে আশ্রয় প্রদান বা তা অব্যাহত রাখা কঠিন হয় তাহলে অন্য সকল রাষ্ট্রের উচিত তার সাহায্যে এগিয়ে আসা। প্যারা একজন ব্যক্তি অন্য দেশের দেওয়া আশ্রয়কে প্রত্যাখ্যান করতে পারে যদি সেই আশ্রয় তার নিজ দেশের স্বার্থের পরিপন্থী হয়, কোনো রাষ্ট্র বিশেষ বিশেষ কারণে অন্য দেশের কোনো ব্যক্তিকে আশ্রয় দিতে অস্বীকার করতে পারে, আবার একটি রাষ্ট্র পূর্ব চুক্তির দ্বারা অন্য একটি রাষ্ট্রকে প্রয়োজনের সময় আশ্রয় প্রদানের জন্য বাধ্য করতে পারে। বিভিন্ন দেশে আশ্রয়দান সংক্রান্ত আইন রয়েছে, উদাহরণস্বরূপ ইতালি, ফ্রান্স, জার্মানির সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক কারণে দোষী বা নির্যাতিত ব্যক্তির আশ্রয় লাভের অধিকার আছে, কিন্তু যে কোনো পলাতক ব্যক্তির আশ্রয় লাভের অধিকার রয়েছে এ কথা বলা যায় না। এছাড়াও আশ্রয় লাভের অধিকার আইনানুগভাবে বলবৎ করার কোনো বিধানও আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে বলা হয়নি। 2 অতিরাষ্ট্রিক আশ্রয় ডিপ্লোম্যাটিক আর এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাসাইলাম, কিছু কিছু ক্ষেত্রে একটি দেশ বিদেশে অবস্থিত যারা তাদের দূতাবাসে বা কনস্যুলার ভবন, আন্তর্জাতিক সংস্থার কার্যালয়, যুদ্ধজাহাজ বা তাদের সাধারণ জাহাজে কোনো নির্যাতিত ব্যক্তিকে আশ্রয় দিতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ব্যক্তি নিজের রাষ্ট্র অতিক্রম করছে না, নিজের রাষ্ট্রের অভ্যন্তরে বিদেশি কূটনৈতিক মিশনে আশ্রয় প্রার্থনা করছে। এ ধরনের আশ্রয় প্রদান সার্বজনীনভাবে স্বীকৃত নয়। অতিরাষ্ট্রিক আশ্রয় বিভিন্ন প্রকারের হতে পারে। ক বিদেশি দূতাবাসে আশ্রয়, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রের ভিতরে অবস্থিত অন্য রাষ্ট্রের দূতাবাসে আশ্রয় গ্রহণ করে তবে বিদেশি দূতাবাসে আশ্রয় বলে অভিহিত করা হয়। আধুনিক আন্তর্জাতিক আইন অনুযায়ী আশ্রয় অনুমোদনের ক্ষমতা কোনো বিদেশি মিশন প্রধানের নেই। এটা বিশ্বাস করা হয় যে বিদেশি দূতাবাসগুলো গ্রাহক রাষ্ট্রের জন্য কোনো আপত্তিকর কাজ করতে পারে না, এবং আরও মনে করা হয় যে বিদেশি দূতাবাসকে গ্রাহক রাষ্ট্রের জন্য কোনো বিপদের উৎস কেন্দ্রে পরিণত করা যায় না। প্যারা, প্রথাগত আন্তর্জাতিক আইন হচ্ছে বিদেশি দূতাবাসগুলো সংরক্ষিত এলাকা। এই এলাকাগুলোতে মিশনের প্রেরক রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করা হয়। অন্য কোনো ব্যক্তি মিশন প্রধান বা সংশ্লিষ্ট বিশেষ ব্যক্তির সম্মতি ছাড়া বিদেশি মিশনে বা দূতাবাসে প্রবেশ করতে পারবে না। 1928 সালে কূটনৈতিক প্রতিনিধি সংক্রান্ত হাভানা কনভেনশনের 22 অনুচ্ছেদে উপরোক্ত প্রথাগত আন্তর্জাতিক আইনের বিধান সমর্থন করা হয়েছে। প্যারা, তবে স্টার্ক STARKEY এর মতানুযায়ী নিম্নোক্ত ব্যতিক্রম ধর্মী বিষয়গুলোর ক্ষেত্রে বিদেশি দূতাবাস আশ্রয়ের অনুমতি দেওয়া যেতে পারে। 1, ব্যক্তির নিজ দেশে যদি দলগত আক্রমণ হতে ব্যক্তির শারীরিক বিপদের আশঙ্কা দেখা দেয় অথবা রাজনীতির কারণে যদি ব্যক্তির জন্য বিপদের সম্ভাবনা থাকে তবে সেক্ষেত্রে ব্যক্তির প্রাণ রক্ষার জন্য অস্থায়ীভাবে এই ধরনের আশ্রয় মঞ্জুর করা যায়। 2, যেখানে এ ধরনের আশ্রয়ের বিধান সাধারণ এবং প্রয়োজনীয় প্রথা হিসেবে চলে আসছে সেখানে এ ধরনের আশ্রয় কোনো কোনো ক্ষেত্রে মঞ্জুর করা যায়। 3, যদি ব্যক্তির নিজ রাষ্ট্রের বা আশ্রয়দানকারী রাষ্ট্রের মধ্যে কোনো বিশেষ চুক্তি থাকে তবে কোনো কোনো ক্ষেত্রে এ জাতীয় আশ্রয় মঞ্জুর করা যায়। প্যারা, শুধু লাতিন আমেরিকাতে দূতাবাসে আশ্রয় লাভের বিষয়টি প্রচলিত আছে, সেখানকার রাজনৈতিক বাস্তবতার কারণে এই পদ্ধতিটি টিকে আছে। এটা সেখানকার স্থানীয় প্রথাগত আইন দ্বারা স্বীকৃত। যদি বিশেষ পরিস্থিতিগত কারণে কোনো ব্যক্তি বিদেশি দূতাবাসে আশ্রয় গ্রহণ করে তাহলে ওই আশ্রিত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষ দূতাবাস প্রধানকে বা দূতাবাসের কোনো কর্মকর্তার ওপর বল প্রয়োগ করতে পারবে না। প্রাসঙ্গিক মামলা মামলা দি অ্যাসাইলাম কেজ আশ্রয় মামলা কলম্বিয়া ভার্সাস পেরু ICJ 1950 1948 সালে ভেক্টর রাউল হায়া ডেলা টরে নামে পেরুর একজন রাজনৈতিক নেতা একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটায়। এই অভ্যুত্থানের দরুন পেরু সরকার উক্ত অভ্যুত্থানের নেতাকে দোষী সাব্যস্ত করে এবং আদালতে প্রেরণের নির্দেশ দেয়। হায়া ডেলা টরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে সে পেরুর রাজধানী লিমায় অবস্থিত কলম্বিয়ান দূতাবাস রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে কলম্বিয়া হায়ার আশ্রয় মঞ্জুর করে। অতঃপর কলম্বিয়ার দূত রাষ্ট্রদূত পেরুকে এ তথ্য প্রদান করে যে 1928 সালের হাভানা কনভেনশনের বিধান অনুযায়ী রাজনৈতিক আশ্রয়দানের বিষয়টি কলম্বিয়ান সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। পেরু হায়া ডেলা টোরের আশ্রয়দানকে অস্বীকৃতি জ্ঞাপন করে। বিষয়টি তখন ICJ এর গোচরে আনা হয়। প্যারা, আদালত বলে যে পেরু প্রমাণ করতে পারেনি যে হায়া কোনো সাধারণ অপরাধ করেছে, রাজনৈতিক অপরাধ নয়। যেহেতু হায়া রাজনৈতিক অপরাধী সেহেতু কলম্বিয়া তাকে পেরুর কাছে ফেরত দিতে বাধ্য নয়। প্যারা, তবে কোনো রাষ্ট্র আশ্রয়ের প্রার্থী ব্যক্তির আশ্রয় মঞ্জুর না করলে অথবা ভুলবশত আশ্রয় প্রার্থী ব্যক্তিকে অন্য রাষ্ট্রে প্রেরণ করলে তবে পরবর্তীতে প্রথম রাষ্ট্র আশ্রয় প্রার্থীর প্রত্যর্পণ দাবি করতে পারেন না অথবা পরবর্তী রাষ্ট্র আশ্রয় প্রার্থীকে ফেরত নাও দিতে পারে এবং এরূপ দাবির কোনো বৈধতা নেই। প্রাসঙ্গিক মামলা মামলা সাভারকার SAVARKAR কেজ সাভারকার মামলা ফ্রান্স ভার্সাস গ্রেট ব্রিটেন 1911 সাভারকার মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয় যে সাভারকার নামের জনৈক ভারতীয় বিপ্লবী নেতা রাষ্ট্রদ্রোহিতা ও হত্যার অভিযোগে অভিযুক্ত হলে ইংল্যান্ড হতে ব্রিটিশ জাহাজ যোগে বিচারের উদ্দেশ্যে ভারতে প্রেরিত হয়। তাকে ইংল্যান্ড হতে ভারতে প্রেরণের সময় পথি মধ্যে জাহাজটি ফরাসি বন্দরে নোঙ্গর করা হলে সাভারকার ওই ব্রিটিশ জাহাজ হতে পলায়ন করতে সমর্থ হয়। দুর্ভাগ্যবশত সাভারকার ফরাসি পুলিশের হাতে ধরা পড়ে, কিন্তু পুলিশ জানত না যে পলায়নকারী ব্যক্তি সাভারকার। উক্ত পুলিশ কর্মচারী সাভারকারকে সাধারণ অপরাধী মনে করে তাকে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেনের কাছে সমর্পণ করে। পরে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে বহি সমর্পণের জন্য সাভারকারকে ফেরত দেওয়ার জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ জ্ঞাপন করে, কিন্তু ব্রিটিশ সরকার সাভারকারকে ফরাসি সরকারের কাছে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করে। ফ্রান্স বিষয়টি সম্পর্কে যথাযথ সিদ্ধান্তের জন্য হেগে অবস্থিত আন্তর্জাতিক সালিসি আদালতে উত্থাপন করে। প্যারা, এই মামলার মূল বিচার্য বিষয় হলো ফ্রান্স অপরাধী ব্যক্তি অর্থাৎ সাভারকারের প্রত্যাবর্তন দাবি করতে পারে কি না। প্যারা, আন্তর্জাতিক আদালত ব্রিটেনের পক্ষে রায় দিয়ে বলেন যে অপরাধী বহিঃসমর্পণ সম্পর্কে আন্তর্জাতিক আইনের এমন কোনো বিধান নেই যার দ্বারা ইংল্যান্ড অভিযুক্ত সাভারকারকে ফ্রান্সের কাছে প্রত্যাবর্তন করতে আইনত বাধ্য। তাছাড়া ফ্রান্সের পুলিশ কর্মচারী যে কোনো কারণেই সাভারকারকে পুলিশের কাছে সমর্পণ করে থাকুক না কেন, একবার সমর্পণের পর ফ্রান্স আবার সাভারকারের প্রত্যাবর্তন দাবি করতে পারে না। প্যারা খ, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অঙ্গনে আশ্রয়। আন্তর্জাতিক আইনে এমন কোনো বিধান নেই যার দ্বারা আন্তর্জাতিক প্রতিষ্ঠানসমূহ কোনো অপরাধীর আশ্রয় অনুমোদন করতে পারে, তবে কোনো আসন্ন বিপদের হাত থেকে রক্ষার জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনো ব্যক্তিকে সাময়িকভাবে আশ্রয় দিতে পারে। গ গৃহ যুদ্ধ জাহাজে আশ্রয়। কয়েকজন লেখক মনে করেন যে কোনো ব্যক্তি যদি সমুদ্র তীরে কোনো অপরাধ সংঘটিত করে, তারপর তীরে নোঙর করা কোনো যুদ্ধ জাহাজে আশ্রয় নেয়, সেক্ষেত্রে জাহাজের অধিনায়ক ওই অপরাধী ব্যক্তিকে হস্তান্তর করতে অস্বীকার করলে স্থানীয় কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে জোরপূর্বক করতে পারবে না। এই ধরনের পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ ওই পতাকা বাহী জাহাজের সরকারের কাছে কূটনৈতিক প্রতিবাদ জানাতে পারে। কোনো ব্যক্তির জীবন যখন বিপন্ন হয়ে ওঠে, সেই মুহূর্তে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়। এজন্য আশ্রয় প্রদানকারী রাষ্ট্র, সংস্থা বা ব্যক্তির আইনগত দায়িত্ব হলো আশ্রিত ব্যক্তির নিরাপত্তা বিধান করা। প্যারা 1928 সালে হাভানাতে একটি আন্তর্জাতিক সম্মেলনে বলা হয়, ফৌজদারি অপরাধে অপরাধী বা দণ্ডিত ব্যক্তিকে যুদ্ধ জাহাজে আশ্রয় অনুমোদন নিষিদ্ধ করা হয়, কিন্তু রাজনৈতিক অপরাধে অপরাধীদের যুদ্ধ জাহাজে আশ্রয় দান অনুমোদন করা হয়। ঘ বাণিজ্যিক জাহাজে আশ্রয়। বাণিজ্যিক জাহাজ সমূহের উপর স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ার থাকে, এজন্য বাণিজ্যিক জাহাজ স্থানীয় বাসিন্দাদের আশ্রয় অনুমোদন করতে পারে না। কূটনৈতিক আশ্রয় সাধারণত আন্তর্জাতিক আইনে স্বীকৃত না হলেও কোনো বিশেষ পরিস্থিতিতে কাউকে তাৎক্ষণিক কোনো বিপদ, জীবনের প্রতি হুমকি বা শৃঙ্খল জনতা বা দাঙ্গাবাজদের আক্রমণ থেকে রক্ষার জন্য ব্যবস্থা হিসেবে কূটনৈতিক মিশন সমূহে সাময়িক আশ্রয় নিষিদ্ধ নয় বলে মনে করা যায়। বিষয়টি বিশেষ পরিস্থিতিতে মানবিক বিবেচনা দ্বারাই নির্ধারিত হয়, যার বিপক্ষে কোনো নির্দিষ্ট বিধান দাঁড় করানো কঠিন। চ্যাপ্টার 11 কমপ্লিট। পৃষ্ঠা 130 কমপ্লিট।